السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم، إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. أبصر مسلم عبد الله ভবনে ভবনে সমস্ত প্রশংসা আল্লাহ, যে মহান আল্লাহ আমাদেরকে এই জিক্রের মজলিসে উপস্থিত হয়ে তার জিক্র শোনার তৌফিক দান করেছেন। শতকোটি দুর্গ সালাম বর্ষিত হোক সেই বিশ্বভবনের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই জিক্রের মজলিসের ফজিলতে বলেছেন, কিছু হোক আর না হোক আমাদের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে প্রসঙ্গ, কিছু মানুষ আছে যারা মনে করে দোয়া করে কোনো লাভ নেই, তারা দোয়া করে কিন্তু দোয়া কত হয় না। আল্লাহর কাছে যে জিনিস চায় সে জিনিস পায় না, এই অভিযোগ বহু মানুষের আছে। ফলে সে দোয়া ত্যাগ করে দেয়, দোয়া করে না। কিন্তু নিশ্চয়ই জানেন যে দোয়া করা কথা নয়। আল্লাহ তাআলা কোন বান্দার জন্য দোয়া কবুল করেন না, কেন করেন না আল্লাহ ভালো জানেন। আপনি যে চাওয়া চাইছেন হয়তো সেই চাওয়ার অনুভূত আপনি ছিলেন না, যে জিনিস আপনি চাচ্ছেন সেই জিনিস আপনার জন্য উপযুক্ত নয়। বান্দা সবসময় আল্লাহ তাকে চায়, কিন্তু আল্লাহ সবসময় বান্দা মঙ্গল চান। আপনার সেই জিনিস মঙ্গল নয় বলেই আল্লাহ আপনাকে দেন না। আল্লাহ তাআলা বান্দার দোয়া সবসময় কবুল করেন না। দোয়া হচ্ছে ওষুধের মতো, ওষুধ আপনি ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে খান, ওষুধ খেলে কি রোগ ভালো হয়? ওষুধ খেলে রোগ ভালো হয় না। কেন? আপনার দেহের মধ্যে এমন কিছু থাকতে পারে যে ওষুধের প্রতিক্রিয়া নষ্ট করে দেয়, ওষুধের যে পাওয়ার সে পাওয়ার নষ্ট করে দেয়, ফলে আপনার দেহে কাজ করে না। এই জন্য ওষুধ যেমন, দোয়া তেমন। দোয়া করলেই যে আপনি যে জিনিস চাচ্ছেন সেটা পাবেন তা জরুরি না। কিন্তু আল্লাহর বান্দা তিনি দোয়া করতে বলেছেন, দোয়া করা আমি কবুল করব। আর যদি দোয়া কবুল হতে না দেখো তাহলে জানবে যে এই দোয়ার বিনিময় কাল কেয়ামতের দিনে মজুদ রয়েছে, অথবা দুনিয়াতে এমন হয়েছে যে তোমার তুমি যে জিনিস চাচ্ছ সেই পরিমাণ বিপদ থেকে তোমাকে রক্ষা করা হয়েছে। মনে করুন আপনি একটা জিনিস চাচ্ছেন, সেই জিনিসটার দাম হচ্ছে 1,00,000 টাকা, আপনি পেলেন না। আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আল্লাহ আমাকে দাও, আপনি পেলেন না। আপনি ভাবছেন আল্লাহ আমার দোয়া কবুল করলেন না। কিন্তু এমনও হতে পারে যে আল্লাহ তারা আপনার এই দোয়া কবুল করে আপনাকে অনুরূপ একটা বিপদ থেকে রক্ষা করেছে, আপনি জানেন না। হঠাৎ করে একদিন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলেন, অ্যাক্সিডেন্ট হতো কিন্তু আল্লাহ তারা আপনাকে অ্যাক্সিডেন্টের মোটামুটি খরচ হতো আপনার 1 লাখ টাকা। 1 লাখ টাকা চাইলেন পেলেন না, কিন্তু 1 লাখ টাকার ঘটনা থেকে আমরা বাঁচিয়ে নিলেন। এমন বলতে পারেন দোয়ার পাওয়ার কথা নয়। মহান আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। দোয়া করাতে অহংকার প্রদর্শন করো না, কারণ যারা দোয়া করাতে আমাকে আহ্বান করাতে আমাকে ডাকা সে অহংকার প্রদর্শন করে। তাই এত গুরু জানেন না তাকে, তারা নির্দিষ্ট অবস্থায় জানেন না যাবে। দোয়া হচ্ছে বিবাদ, এই জন্য আমার বলতে বুঝি তারপরে বলছেন চিন্তা একটা জরুরি আমি বিবাদ আছেন। দোয়া হচ্ছে ইবাদত, এই জন্যই আল্লাহ তাআলা বলছেন আমার প্রতি ইবাদত থেকে যে মুখ ফিরিয়ে দিবে, অহংকার প্রদর্শন করবে, তাকে আমি নির্দিষ্ট অবস্থায় জাহান্নাম প্রবেশ করাবো। তারপরে এরা একটা ফরজ নামাজের প্রভাব করে দোয়া না করে জাহান্নাম দিতে হবে। যেমন অনেক হুজুর, অনেক অনভিজ্ঞ হুজুররা এরা বলে থাকে যে ফরজ নামাজের পর যারা দোয়া করবে না তারা জাহান্নামে যাবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেবে তারা জাহান্নামে যাবে। কারণ ইবাদত হলো বিদআত, তৌহিদের ইবাদত হলো বিদআত, সেই বিদআত না করলেই বরং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মানাকা ইবাদি আননি ফাইনি ক্বারীব, বান্দা যখন আমার অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে তো বলে দাও, মানুষকে বলে দাও আমি নিকট করতে, আমি মানুষের নিকট করতে। আমার আসল কোথায়? আরো সে দূরে, আরো কত দূরে? সব থেকে দূরে, আরো সব থেকে দূরে, সৃষ্টির সব থেকে বড় সৃষ্টি এবং আমাদের থেকে সব থেকে দূরে সে আরশের উপরে আছেন আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদের সব থেকে নিকটে। যখন সে কোন আহ্বানকারী আমার কাছে আহ্বান করে আমি তার আহ্বানে সারা দিই, তাহলে একটা দিন বলি। সুতরাং মানুষের উচিত, লোকেদের উচিত আমার আহ্বানে সারা দেওয়া, অন্য ইউমিনুকি এবং আমার প্রতি ইমান অনুমোদন করা, লাআল্লাহু ইয়াহদুন, যাতে তারা সরল পথ পায়, সঠিক পথ পায়। ইবাদত হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হওয়া ইবাদত, দোয়ার এত বড় মর্যাদা এত বড় পজিশন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম দোয়াকেই ইবাদত বলেছেন। দোয়াই হচ্ছে মূল ইবাদত। আমরা যাকে নামাজ বলি, নামাজের আগে কি সালাত, এই সালাত মানে কি দোয়া, তার কারণ নামাজটা পড়বাই হল দোয়া। আর দোয়া হচ্ছে দুই রকম, দোয়ায় জিকির, দোয়ায় মাসালা। দোয়ায় জিকির মানে এমন দোয়া আছে যাতে আল্লাহ কাছে কিছু চাওয়া হয় না, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা দোয়া, এটা আল্লাহর কাছে কিছু চাওয়া হয় না। আর কিছু দোয়া আছে যাতে আল্লাহ কাছে চাওয়া হয়, আল্লাহ আমাকে অকাঙ্ক্ষী আল্লাহ যদি ভাবেন হয়তোনি নামাজে বলি, আল্লাহ তাকে চাওয়া হয় সবাই করি। দোয়া ও জিকির, দোয়া ও মাসালা, এই দুই দোয়া দিয়ে নামাজটা আস্ত পান্ত, তার মানে আল্লাহ আল্লাহ থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত দোয়া আর দোয়া। পুরো ইবাদত হল দোয়া, যে কোনো ইবাদতে আপনি দেখবেন দোয়া আছে। সুতরাং দোয়াটাই হল মুখ্য ইবাদত। অন্য হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লাইসা শাইউন মা আল্লাহ তাআলা মিনা দোয়া, আল্লাহর কাছে সম্মানীয়, আল্লাহর কাছে মর্যাদাবান এমন কোন জিনিস নেই যা দোয়ার তুলনা হতে পারে। দোয়ার থেকে আর বড় কিছু আল্লাহর কাছে নেই। মানুষের কাছে চাইলে, মানুষের কাছে ভিক্ষা করলে মানুষ ভাগ করে। একটা মানুষের কাছে আপনি বারবার চান দেখবেন যে মানুষ রাগ করবে, একবার দুবার আড়াই দেবে, কিন্তু তারপরে সে রাগ করবে। আর মহান আল্লাহর কাছে না চাইলে মহান আল্লাহ রাগ করে না। আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি রাগ করেন, তার প্রতি তিনি রাগ করেন। আপনি জানেন সন্তান যে আপনার সন্তান, সেই সন্তান তাকে মায়ের কাছে পাওয়া হয়, তার মানে মায়ের শরীর থেকে সে বক্ষণ করে। তারপর ছোটবেলাতে শিশুবেলাতে যখন অবলা থাকে তখন আপনি তাকে কত রকম খাওয়া, মায়ের দুধ না দিলে এই যে কৃত্রিম দুধ কত রকম ওষুধ নিয়ে এসে ছেলে কাছে ভালো সুস্থ থাকে, ছেলে তো ভালো করে ঘুম হয়, কত রকম করে আলো যত্ন করে তাকে খাওয়ান। তারপর আলো যত্ন বড় ভাইয়ের কথা বলতে শিখে, আব্বু একটা পয়সা দাও, আব্বু একটা টাকা দাও, আব্বু এটা দাও, এই আপনাকে আনন্দ লাগে না বিরক্ত লাগে। অবশ্য যদি অপ্রয়োজনীয় খরচ করে তাদের বিরক্ত লাগে, কিন্তু প্রয়োজনীয় দেওয়ার চাইলে আপনাকে বড় আনন্দ লাগে। কিন্তু সেই ছেলে যখন বড় হল, বড় হওয়ার পর আর আব্বুর কাছে চাইছে না, আব্বুর কাছে আর চায় না, আব্বুদের চেয়ে আর ছেলে আমার কাছে চায় না, উনি কাছে চাচ্ছে আমার কাছে চাচ্ছে না, তখন আব্বুর আলাদা না হয় না। ছোট্টবেলা থেকে আমি দিয়ে এলাম, তখন যখনই চেয়েছেন তখনই দিয়েছি, আর চকলেট খাবো, কাল ডিস খাবো, কাল এই খাবো, সব সময় আমি দিয়েছি। আব্বার রসগোল্লা খাবো, আব্বারকে হোটেল থেকে ভাত খাবো, আব্বুই করবো, সব সময় আপনি গিয়েছিলেন মনের খুশিতে। কিন্তু এমন এক সময় যে সময় সে আব্বুর কাছে আসে, আব্বু চাকরের কাছে যায়, আব্বু ভিন্দের কাছে যায়, এমন লোকের কাছে যায় যে আব্বু দুশ্মন, তা আব্বুর মন্দির বান্দা আল্লাহ তারা সমস্ত তার জীবনটাই সুসজ্জিত করে রেখেছেন আল্লাহ, যার প্রত্যেক চাওয়া আল্লাহ দিয়েছেন। আল্লাহ তারা তোমরা যা পেয়েছ সব দিয়েছেন, যা পেয়েছ সব দিয়েছেন। যদি আল্লাহ এমন গণনা করো তাহলে গণনা করে শেষ করতে পারবে না। তোমার মাথার চোখ থেকে নিয়ে পায়ের রক্ত পর্যন্ত যে নিয়ামত আছে সেই নিয়ামত গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা সব দিয়েছেন, দেওয়ার পরে যে অবস্থা এখন দরকার ছিল সেই অবস্থায় দিয়েছেন, এখনো দিয়ে রাখছেন। কিন্তু চাওয়ার সময় গিয়ে মুক্তির কাছে চাচ্ছেন, যাওয়ার সময় গিয়ে মানুষের কাছে চাচ্ছেন, যাওয়ার সময় গিয়ে মরা মানুষের কাছে চাচ্ছেন, চাওয়া পাওয়াটা দূর করে এমন জায়গায় চাচ্ছেন যে চাওয়া থেকে আল্লাহ তাআলা রাত হওয়া সমাধি। সুতরাং চাইতে কাজে চাইতে হবে, এটা দানটা সপ্তাহের দিল্লা ওই জাতটা সপ্তাহ দিল্লা। যদি যাওয়ার দরকার হয় আল্লাহর কাছে যাও, এমনকি জুতার ভিতরে ফিরে যায় রাস্তায় চলতে চলতে জুতোর ফিটে ফিরে যায় কার কাছে যাও, আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে যাও, তোমার দুনিয়ার সমস্ত চাওয়া কার কাছে যাও, আল্লাহর কাছে যাও। তবে নতুন মানুষের কাছে কি যাওয়া যাবে না, যাবে মানুষের কাছে চাওয়ার যে শর্ত আছে তিনটে শর্ত আপনাদের সবাই ব্যবস্থা আছে আশা করি, সেই শর্ত হলে চাওয়া যাবে। যার কাছে আপনি চাইবেন তাকে জীবিত হতে হবে এবং তাকে উপস্থিত হতে হবে। আর তিন নম্বর শর্তি, যে যাওয়া আপনি চাইছেন সেই যাওয়া তার দেওয়ার ক্ষমতা থাকতে হবে। আপনি একটা মানুষের কাছে চাচ্ছেন সে উপস্থিত নেই, যার জন্যে কি হচ্ছে উপস্থিত নেই তার কাছে চাওয়া নেই, তার মানে বুঝতে পারছেন যে বাবা আমাকে গাড়ি ভাবে সাহায্য করবে, তখন সেই কারণে যে যার কাছে চাচ্ছেন সে জীবিত নেই, তাহলে ভাবছেন যে মনে করো বা পাওয়া আর এমন যদি চাচ্ছেন সে জীবিত আছে উপস্থিত থাকে, কিন্তু এমন কিছু চাচ্ছেন ভাইজান আমি ভাইয়া আমাকে একটা সন্তান দেন, কেমন চাওয়া হলো তাদের ভাইদের ক্ষমতা সন্তান দেওয়া, এই যে চাওয়া উপস্থিত জীবিত সব কিছুই কিন্তু দিতে পারবেন না, সেই চাওয়া যে চাওয়া যাচ্ছে সেই হয়ে যাবে। আল্লাহ তাআলা বাদ করেন এমন চাওয়া যে চাওয়া তার কাছে চাইতে হয় কিন্তু অন্যের কাছে চাইলে আল্লাহ রাগ করেন। আমরা অনেক সময় চাই কিন্তু পাই না, আসলে আমরা চাইতে জানি না। আসলে আমরা চাইতে জানি না দাদার মতো তাকে বলে জ্ঞান না মিল দাদার নবুতি আমরা আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তাকে সাড়া দেবেন অবশ্যই সাড়া দেবেন কিন্তু আমরা দোয়া করি দোয়া করি না দোয়া করি আর দোয়া করার মধ্যে বাধ্য থাকবে নাই নামাজ পড়া আর নামাজ কায়াম করার মধ্যে বাধ্য থাকবে নাই আছে আমরা দোয়া করি পানা আছে না দোয়া মানে কি টাকা আহ্বান করা চাওয়া এখন আপনি দোয়া পড়লেন পড়া আর জিনিসটা মানে দোয়া পড়া আর চাওয়া সরাসরি এক না আপনি বিল বিল করে মুখে বলে গেলেন কিন্তু আপনার অন্তরে সেই জিনিসটা নিয়ে যে জিনিসটা আপনি চাচ্ছেন যেমন আল্লাহ রাসূল আপনারা বলছেন যখন তোমরা দোয়া করবে তখন এমনভাবে দোয়া করবে যেন মনে করবেন যে আল্লাহ তাআলা এই দোয়া আমার কবুল করবেন অবশ্যই কবুল করবেন কুদরুল্লাহ মুমিনুনা বিল ইজাবা দোয়া কবুল হবে তিনি বিশ্বাস রাখতে হবে আর চাই না যদি আল্লাহ দেয় দেবে আল্লাহ কাছে চাই যদি আল্লাহ দয়া করে দেবে গ্যারান্টি সহকারে এটা মনে রাখতে হবে নিশ্চয় আপনার সাথে যে আমার এই দোয়া আল্লাহ কবুল করবেন আর আল্লাহ দাদা কোন দাবি হৃদয় থেকে উদাসীন হৃদয় থেকে দোয়া কবুল করেন না দোয়া কবুল করেন না কিরকম যে জিনিস আপনার হৃদয়ে নেয় সেই জিনিস আপনি মুখে বিক্রি করে বলছেন আল্লাহ তাআলা কবুল করবেন কিভাবে কবুল করবেন আমি গতকালকে এক প্রোগ্রামে বলছিলাম যে যদি বাতালায় গিয়ে আপনার পকেটে টাকা বাতালাতে গিয়ে আমার দোকানে যদি দোকানে গিয়ে যদি মনে রাখে একটা ভুল বুঝায় ভুল বুঝায় ভুল মানে কি আমার দাদা ভাই ভুল কাকে বলে জানেন না বাতালা বাবা জানেন না আপনারা বাতলা বাবা কিন্তু দেবে আপনি কি চাইছেন কিনতে চাচ্ছেন আপনিও জানেন না ভুল ভুল মানে কি আর বাতলা বাবা জানে না যে ভুল ভুল কাকে বলে তাহলে কি আপনি সেই জিনিসটা বাতিল কিনতে এখন তো বলেন আল্লাহ আমরা জানি এটা তো আমি নির্দেশ করছিল আল্লাহ তো বলে খবর জানে অতএব আল্লাহ তাআলা কাছে চাইলে আমি সেই ভুল ভুলটা পেয়ে যাব আপনার কি আল্লাহ কাছে এখন বাতিল করে আল্লাহ আপনি জানেনই না আপনি জানেন না যে আপনি কি চাচ্ছেন আল্লাহ কাছে আপনি কি চাচ্ছেন আপনি জানতেই পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কি দেবেন আপনার হৃদয়ে থাকতো যে ভুল ভুল মানে কেউ বুঝবেন না আপনি জানেন যে ভুল ভুল মানে তখন যদি আপনি আল্লাহ কাছে চান তাহলে দিতে পারবেন কিন্তু যখন আপনি জানতে পারেন মুখে যেটা বলছেন তার মানে কি আপনি মুখে যেটা বলছেন আল্লাহ আপনি যা আসছেন তখন তার যে একটা আকৃতি প্রকৃতি আছে কিন্তু আপনার হৃদয়ের ভিতরে তখন আল্লাহ তাআলা আপনার অন্তরে খবর কি করে বুঝবেন অন্তরে তো নেই আপনার খবর একজন দোয়া যে মুখের কথা বলতে পারে না তারা দোয়া আল্লাহ শুনেন তাই না যে মুখের কথা বলতে পারে না তারা দোয়া কোথায় হয় অন্তরে অন্তরে হয় কিন্তু অন্তরে যে চাওয়া যে চাওয়া যে থাকছে তাকে বলে না অন্তরে না থাকলে আল্লাহ তাআলা কিছু কবুল করবেন না আমরা দোয়া করি রব্বানা আমিনা আফিতুর মিনা আযাবানা ওয়া মিনা আযাবিন হাসানা ওয়া মিনা আযাবান নার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি কি চাইলেন বলে হুজুর তা তো জানি না ওই হুজুর ভাই তাই আমি বলি আমি সুম্মা আমিন হুজুর যা চাই তাই হোক হুজুর যা চাই তাই হোক প্রত্যেক নামাজের শেষে মোনাজাত করে বলে আল্লাহ গো আমাকে একটা সন্তান দাও আল্লাহ গো আমাকে একটা সন্তান দাও আর আপনার মাশাআল্লাহ এখন পূর্ণ হয়ে গেছে আপনি ওই ইমাম সাহেবের পিছনে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আল্লাহ যা ইমাম সাহেব বলছে আমার তাই হোক ইমাম সাহেব যা বলছে আমার তাই হোক আর আপনার এখন পূর্ণ হয়ে গেছে তাহলে আমি যে মানতাম না পাগল সম্ভব বুঝা হবে না। তুমি নিজে আল্লাহ তাকে দাও, নিজের হৃদয় থেকে আল্লাহ তাকে তোমার নিজের হৃদয় মাত্র প্রকাশ করো, আল্লাহ তাকে তোমার আপন আপন আবেদন, তোমার আপনকে বিনতি আল্লাহ তাকে দেওয়া যে আল্লাহ আমার এই প্রয়োজন। এই জন্য বাংলাতে দোয়া করা, নিজের ভাষায় দোয়া করা ভালো, কখন যখন সে আসবে জানি না, কিন্তু যদি সে মানে হচ্ছে তাহলে নতুন ভাষায় কিংবা কোরআন ভাষায় দোয়া করা নিশ্চয়ই ভালো। আপনি জানলেন না যে আমি আমার কাছে কি জানছি, তখন আপনি দুনিয়া হাসান আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কি দাও মঙ্গল দাও। এটা অনেক কারণ মঙ্গল জানে না, অনেক বাঙালি আছে মঙ্গল বুঝে না, মঙ্গল তাদের ভীষণ মঙ্গল আছে, মঙ্গলবার মঙ্গলবার আমার কি চাই বলার কাছে এরকম হতে পারে তাহলে আপনার শুনতে অভিনয় যদি আপনি আপনি অর্থটা আপনার ভিতরে না থাকে, হৃদয় না থাকে, আল্লাহ দোয়া গ্রহণ করবেন না। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমরা দোয়া করি, দোয়া করি না, আর এই জন্য দোয়া কবুল হয় না, যেহেতু আমরা মুখে বলি, যা মুখে বলি তা আমাদের হৃদয়ের স্থান পায় না, মুখের কথা হয়তো আমরা তাকে শোনাই কিন্তু হৃদয়ের কথা আমি শোনাতে পারি না, এই জন্য আমরা তারা দোয়া কবুল করেন না। সুতরাং আমাদের অভিযোগ যোগ দেয় আমরা দোয়া করি কিন্তু আমরা কবুল করেন না, দেখব একটু আগে বললাম দোয়া কোনো ওষুধের মতো, ওষুধে দোয়া রোগ ভালো হবে ডাক্তার থেকে দোয়া করলেই হোক বা আপনার কবুল হবে তা না, ওষুধ কেন কাজ করে না, যেহেতু কোনো না কোনো বাধা থাকে, কোনো না কোনো বাধা থাকে আপনার শরীরের ভিতরে, এমন কোনো ব্যাকটেরিয়া এমন কোনো জিনিস থাকে যার ফলে ওষুধটা কাজ করে না। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হল না কেন, নিশ্চয়ই কোনো ব্যাকটেরিয়া আছে কোনো জিনিস আছে যে দোয়া কবুল করতে বাধা দিচ্ছে, আসমানের পৌঁছাতে বাধা দিচ্ছে। তার মানে একটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুহান নাস ইন্না আল্লাহ তাইয়িবুন মানুষ এলো সকল তোমরা শোনো, আল্লাহ ছাড়া কিছু গ্রহণ করেন না, তাই মানে তাই মানে পবিত্র আল্লাহ পবিত্র এবং আল্লাহ রাস্তায় আল্লাহ তাকে যা দান করবে তা যদি পবিত্র না হয় তাহলে আল্লাহ তারা গ্রহণ করবেন না। কেউ যদি চুরি করার টাকা দান করে গ্রহণ হবে, স্মগলিং করার টাকা দান করে গ্রহণ হবে, কেউ যদি আরতি করার টাকা, আত্মসাম করার টাকা, তুলতুপ করার টাকা, মিলাদ মেরে হক মেরে খাওয়ার টাকা যদি কেউ দান করে আল্লাহ কবুল করবেন না, কেন সবাই হচ্ছে কবি আরাম অপবিত্র। আল্লাহ পাইয়ে পাইয়ে ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, ওয়াহিন দাবা আমরা কবু মেনি না কেন আমরা কি গ্রহণ করি, আল্লাহ তারা মোমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যে আদেশ দিয়েছেন রাসূল বলকে, রসুলগঞ্জকে কি আদেশ দিয়েছেন মোমেন না, কেউ মানলো কেউ মানলো না। এমন লোকের কথা আমার অত্যন্ত উল্লেখ করে বলছেন, অতি চুপা কারণ লম্বা সফর করে আপনারা জানেন যে কোথা পেয়ে দোয়া কবুল হয়। খালি সাহেব করে লম্বা দোয়াটা দোয়া কবুল হয়, মুসাফের অবস্থায় দোয়া মুসাফের আছে দোয়া কবুল হয়। তা ফুলামি চেহারা চুল আলু ফালু পায়ের বলে গেছে, গায়ের বলে নির্বাচন লেগে গেছে, তেমন সফর সে ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সময় পাইনি। এমন সফর তারপরে কি খারাপ সফর না, কোনো সিনেমা দেখতে যাওয়া সফর না, কিংবা কোনো নৌকা কালে যাওয়া সফর না, খেলা দেখতে যাওয়া সফর না, যে যে সফরে আল্লাহ মানুষের সফর বললাম ফলে সফরে মানুষ বড় কষ্ট পেয়ে আসে, দুলামলে অবস্থায় থাকে, সেই অবস্থায় তার অবস্থা এই অবস্থায় মুসাফির অবস্থায় সে আল্লাহর কাছে দুটো হাত কিন্তু আমার হাতকে আল্লাহ থেকে তুলে বলছি ইহা আঘাত ইহা আঘাত, ইয়ে আমার প্রতি পালো, ইয়ে আমার প্রতি পালো, আমাকে এই দাও আমাকে এই দাও, তাই করো সেই করো। বলছেন বাবা তার উপহার, কিন্তু সে যা খেয়েছে তার খাওয়ার হলো হারাম, বাবা সেটা উপহার হারাম, যা পান করে হারাম থাকে হারাম পানি, অমান তার উপ হারাম, যা যে করে আসে লেবাস এই লেবাস চুরি করা লেবাস অথবা চুরি করা টাকা লেবাস অথবা হারাম টাকা লেবাস সুদ খাওয়া টাকা লেবাস ঘুষ খাওয়া টাকা লেবাস তত দিয়ে হারাম, তার যে অর্থ চামড়া অর্থ মাংস চামড়া আছে সব হারাম, টাকা দিয়ে ওই পুষ্ট হয়েছে তার নাই সাজা বলার, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে, তাহলে তার দোয়া কবুল হবে না। যার সব কিছু হারাম, যার রক্ত মাংস হারাম, আর সেই হারাম হাত থেকে তুলে আল্লাহ তাকে বলছে আল্লাহ আমাকে এই কাজ আল্লাহ এই করো, আল্লাহ তাকে কবুল করবেন না। সুতরাং দোয়া করলে দোয়া কবুল হয় না, বরং দোয়া যাতে কবুল না হয় যে বাধা আছে সেই বাধা দূর করতে হয়। কোন বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে তখন কিভাবে দোয়া করতে হবে, দোয়া করতে হবে কেমন জানেন, যাওয়ার মতো জায়গা হবে, আপনি অনেক সময় অভ্যেস করতে হাত তুলে দিলেন, নামাজ হলে নামাজ পড়ার শেষে আপনি হাত তুলে দিলেন, কিংবা আমাদের ভিতরে আপনি দোয়া দোয়ার মাধ্যমে মুখস্থ আছে তা মানে জানেন না, আর মানে না জানলে পরে আপনার দোয়া কবুল হবে না, কারণ আপনি জানেন না যে আপনি কি চাচ্ছেন। অভ্যেস গতভাবে হাত তুলে দেয় অথচ দোয়া হবে কেন, মমের বান্দার দোয়া হবে যেমন মা আমাদের তুলে মমের এমন করেন দীর্ঘ মহাপাত করছেন, যে আমি মমিনের জন্য একটা উদাহরণ পেয়েছি যে দোয়া করে তার উদাহরণটা কেমন হবে, সে এমন হবে যে কোন সমুদ্র জাহাজের সফর করছিল হঠাৎ করে জাহাজটা ধ্বংস হয়ে যায়, জাহাজটা ধ্বংস হয়ে যাওয়ার পরে সেই জাহাজের একটা পাতা একটা তার ঘুরেছে সমুদ্রে ভাসছে, তার মানে মরণ এবারে কি দরকার, এই সময় সে যদি মুক্তি পেতে চায় তাহলে কি বলে দোয়া করবে, আল্লাহ তাকে কি বলে দোয়া করবে, আল্লাহ তুই আমার মাথা দাবার দিয়ে দাও, এই অবস্থায় আমার জীবন অবসান, আমার জীবন শেষ হতে চলেছে, তুমি আমাকে বাঁচার ব্যবস্থা করে দাও, নাকি অবস্থায় বলবে বলবে না, নাকি বলবে না এমনি মুখেই বলবে, যে বাঁচতে চায় সে শুধু মুখে বলবে না অন্তর থেকে বলবে, অন্তর থেকে বলবে, এইভাবে প্রত্যেক দোয়া তখন আপনার প্রয়োজনীয় দোয়া হবে, তখন আল্লাহ কাছে এইভাবে অন্তর থেকে চাই যাবে। অপরের পরিবারের আরাম করে আসতে না, কিন্তু দুনিয়ার আসা না আসতে না আসা তার আসা না আমার দিকে আসা অন্তর থেকে চাই যাবে, আপনার চাওয়ার কিছু নেই। আরাফাত দিনে একজন এক পরিবারের সঙ্গে বাজে গেছিলাম, হাসা ঠিক ঠিক ঠিক ঠিক হাসা হাসি হাসা হাসি আরাফাতের দিনে হাসা হাসি হাসা হাসি একে অপরের সাথে পরিচয় আছে হাসছে, তার বলছে আজকের দিন আরেকে আসলে পরে সবাই তাকে দোয়া করছে, আপনি হাসাহাসি করছেন কেন, আল্লাহ তাকে কিছু চেয়ে নেন, আজকের দিন চা বন্ধুর দিন কিছু চেয়ে নেন, তো বলছে চাইবো কি আমার মাসাল্লাহ pilihlah siapa kaya, siapa sahaja penjaga, siapa paksa doa, hati kan itu Masya Allah lo kita itu dia kan itu dia bakal ngomong itu nyanyi Allah kok orang yang sampai ke bukti PSN jangan sampai ke bukti PSN maksudnya itu Allah kan mudah Allah jangan kita hati kan nah tapi Allah dari kata kan kalau sampai aku mau kita kasih kok orang yang ngomong jangan kecil-kecil capek ya Allah Allah kan kita berdua sampai di dunia kita akan menyebabkan Allah Allah kan ya dia suki manusia apa kata doa kalau jangan sepamu kuasa sore sama Allah mereka ila untuk kita kami dia jangan suka se maaf Allah tak pun saya maaf manusia tak pun mati boleh jalan ada pun lupa se tak pun nak mati jalan sudah semua yang ada sudah semua yang ini sudah semua yang ada sudah semua yang ini namun manusia darah Allah ke ekor kepada yang lepas kepada শুধু কষ্টের সময় আল্লাহ আল্লাহ করে আর কষ্ট চলে গেলে তাহলে উপায় প্রায় উপায় প্রায় কি করত মূর্তি তুলে করত সিঁড়ি করত কিন্তু যখন সমুদ্রে সহজ করত আর সেই সমুদ্রে জল উঠে গেলে নৌকা যখন হাবুদ খাওয়ার কাছে কাছে হলো তখন তাকে রাখত লাভকে রাখত আল্লাহকে রাখত তখন লাভ প্রবল আর কেউ কাউকে রাখত না আমাদের মনে জানত তারা যে এই অবস্থায় এই বড় বিপদে বড় তারা কেউ উদ্ধার করতে পারবে না তাই সরাসরি আল্লাহকে আল্লাহকে তারপরে আল্লাহ বলছেন মাইদা রাজ্জাহুন আল্লাহ যখন তাদেরকে মুক্তি দিলেন আল্লাহ দোয়া কবুল করে মুক্তি দিয়ে যখন সমুদ্র তীর তাদেরকে পৌঁছে দেন তারপরে ঘরে ফিরে গিয়ে শুক্রিয়া জানে কাকে আল্লাহকে আল্লাহকে ওখানে একনিষ্ঠ হলে আল্লাহকে ডাকলো যখন দোয়া বপন হয়ে গেল তখন ফিরে গিয়ে মুক্তির কাছে আবার শুনি শুরু করে দিল মানুষের তো তুমি ওয়াদা করে তো আমরা ওয়াদা উঠে যায় আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করছি যে আল্লাহ তোমরা তুমি আমাদের দোয়া কিন্তু সে ওয়াদা উঠে গেছে আবার একটা গল্প শুনেছেন একটা রাজা তালা দিয়েছে তালা চলতে পারবে না কোনো রকম করে উঠে যায় বহু দূরে এর পৌঁছেছে তার নামটা ভয় লাগে উপায় লাগে নামতে পারে না তারপরে বলছে আল্লাহ আমি তোমাকে তালকার থেকে ঘুরে যাবো আমি ঘুরে আসছি তুমি যদি আমাকে কথা বলো তাহলে এক টাকা কোনো মাত্রা খরচা করবো তারপরে আমাকে আস্তে আস্তে আস্তে নাম মারো বলতে বলছে আল্লাহ বাকিরা যদি আনতে পারি তোমার আসলে আগামা করতে করবো ভগবান যদি আমি আজকে 10 টাকা কুড়িয়ে পাই তো 5 টাকা তোমার বাসায় দান করবো কটা না 10 টাকা পেলে 5 টাকা দান করবো তারপরে খানি গিয়ে 5 টাকা পেয়ে যাবে 5 টাকা আসাই কুড়ি পেয়েছে তো বলছে ভগবান তুমি তোমার ভাষা আগে থেকে কেটে রেখে দিলে বুঝতে পারলেন 10 টাকা আগে কিন্তু 5 টাকা পেয়েছে তো বলছে ভগবান তুমি তোমার বিদ্যা আমি 5 টাকা দান করবো বলেছিলাম তোমার ভাষা আগে থেকে কেটে রেখে দিলে যেভাবে আপনি মজা করবেন যেভাবে যেভাবে আল্লাহ তাকে ডাকতে হবে তাহলে আপনাকে সেই সমস্ত উদাহরণের মধ্যে আমরা নবীদের কাছে উদাহরণ নিতে পারি শিক্ষা নিতে পারি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন هنالك دعا نبي يا رب قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء الله تعالى এই পৃথিবীর বুকে মানুষকে কোন কোন মানুষকে শুধু ছেড়ে দিয়ে যান মেয়ে দেন না আর কোন কোন মানুষকে শুধু মেয়ে দিয়ে যান ছেড়ে দেন না আর কোন কোন মানুষকে ছেলে মেয়ে দুই মিলিয়ে দেন তারপরে কোনো মানুষকে বন্ধা রাখেন, বাঁধা রাখেন, সন্তানই দেন না, না ছেলে তা নেই, আলাদা হচ্ছেন না। আপনার দশ বছর সবুজে আসছেন বিকল নয়, কষ্ট আসবে তো আপনি কষ্টকে নিয়ে আসছেন। এই জন্য আগে থেকে কি বলতে হবে, আল্লাহ যদি আমাকে দুঃখ দিব না, আমি ধৈর্য ধরতে চাই না। কিন্তু যখন এসে যাবে তখন ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরার পর কিন্তু আমার কথা, কিন্তু কষ্ট আসার আগে ক্ষমতা ধরতে চাইবেন না, কারণ ধরতে চাইলে কষ্টকে চেয়ে নেওয়া যায়। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইমানতা নিয়ে আসবো, আমাকে কষ্ট স্পষ্ট করেছে, ও আল্লাহ আমার রাহিমী, আর তুমি হচ্ছ শ্রেষ্ঠ দয়ালু, এবং তার যে কষ্ট ছিল আমি দূর করে দিলাম, তারপরে দিলাম এবং সন্তান দান দিলাম, রহমাতামিনাল্লিলালামিন, আমার প্রত্যেক রহমত এবং বান্দাদের জন্য হচ্ছে উপরে। আল্লাহ তাআলা ওই আয়ুকে আপনারা যদি শুনছেন, এখানে এখানে পানি আসছে, সে পানি দিয়ে বেরিয়ে আসছে, আর সেখানে কি মজুর করো, একটা পানি পান করতে পারো, তারপরে আমরা বললাম ভালো হয়ে গেলেন। আর এক নবীর কথা, জুন্নুন, জুন্নুন মাছ বলা তিনিওয়ালা নবীকে ইউনুস আলাইহিস সালাম, ওয়াজান্নুনি ইযহারা মুরাদিবান। দেখো সম্ভবত ইউনুসের কথা, যখন রাগান্বিত হয়ে বেরিয়ে গেল, মানুষের প্রকৃতি রাগ হল, হ্যাঁ আমি আপনার পরিস্থিতি এত দাওয়াত দিচ্ছি, একটা অনুকরণ করবা, রাগ হয়ে গেল, তিনি বেরিয়ে গেলেন। সবার না ভাবলেন যে আল্লাহ তাআলা তার উপরে কোন সংকীর্ণতা আনবেন না, কিন্তু না, যখন বেরিয়ে গেলেন সমুদ্রে, সমুদ্র সকলে সমুদ্রে জাহাজে গিয়ে সেখানে বলা হয় যে এখানে মধ্যে এমন বান্দা আছে যে নিজের মনির থেকে পালিয়ে আসছে, চলে যাচ্ছে, সে যদি জাহাজ থাকে জাহাজ ডুবে যাবে, বাই নৌকায় থাকে নৌকা ডুবে যাবে। সুতরাং সবাইকে তখন বলা হলো, তখন শেষকালে ইন্দ্রাম স্বীকার করলেন যে আমি আমার রব থেকে, আমি আমার মালিক থেকে রাগ করে পালিয়ে এসেছি। তারপর তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো, তারপরে সমুদ্রে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে এক তিনি মা বিশাল তিনি একবারে আস্ত ঘিরে ফেললেন। যখন আস্ত ঘিরে ফেলল তখন ইন্দ্রাম দোয়া করলেন, এমন দোয়া করলেন যেখানে চাওয়ার মানে নেই। কি বলেছিলেন দোয়াটা, এই শ্রেণীর প্রশংসা করে আমার কাছে কিছু চাচ্ছে, বোঝা সবার নাকি কঠিন? সব সব হ্যাঁ নাকি কি আপনার কখন দেওয়া আল্লাহ দাদার কাছে এইভাবে দেওয়া কি দেওয়া যে বলা হয়েছে স্পষ্ট করে দেন কিন্তু চাচ্ছি মানে পরিত্রাণ চাচ্ছে মাসের পেট থেকে পরিত্রাণ চাচ্ছে আমি দোয়া গ্রহণ করলাম এবং সেই অন্ধকারে যে অন্ধকারে সে আহ্বান করছিল মাঠের পেটে অন্ধকার সমুদ্রের ভিতরে সমুদ্রের পানি অন্ধকার যে অন্ধকারের ভিতরে অন্ধকারে আমাকে দোয়া করলো আমি সেখান থেকে তার দোয়া গ্রহণ করে আমি গ্রহণ করলাম এবং তাকে পরিত্রাণ দিলাম যে কোনো মোমেন্ট আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো এবং তাকে পরিত্রাণ দান করবো তাকে নিষ্কৃতি করবো তাকে উদ্ধার করবো তবে কথা সবসময় হচ্ছে দাতার মতো রাখতে হবে দাতার মতো রাখতে হবে তাকে কেমনি আনবে এরপরে অন্যান্য নবীদের কথা আছে কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে এই জন্য আগামীতে ইনশাআল্লাহ বাকি কথা বলার চেষ্টা করব আর এই যে শুধু আমাদের মনকে আমরা অনেক কিছুই জানি কিন্তু মনে রাখি না আর উপদেশে কি হয় কান মাথা কথা হয় মনের কান পরিষ্কার হয় আল্লাহর দিকের মধ্যে এসে মনে মাফ হয় এই জন্য আমরা চেষ্টা করবো বন্ধু বান্ধবকে দেখে আমরা চেষ্টা করবো আপনারা দেখছেন মানুষদের হাল লোক ধীরে কম হয়ে যাচ্ছে মানুষ আসছে না মানুষ নিজে যে কাজে ব্যস্ত কেউ নিজে ঘুরতে নিয়ে ব্যস্ত রান্না খাওয়া নিয়ে ব্যস্ত অথচ রান্না খাওয়া ব্যবস্থা যদি করে দেওয়া হয়েছে তবুও মানুষ আসছে না যত সম্ভব আপনি আপনার বন্ধুজনকে ডেকে নিয়েছেন এই মধ্যে সে বলার চেষ্টা করুন আল্লাহ তারা আমাদেরকে কিরম প্রকারে লাভবান করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।